এর তুচ্ছ বুদ্ধিলাসের জন্য পরকালকে ভুলে যায়। এই সমস্ত মানুষের জীবন ব্যর্থ হয়ে যায়। এই কারণে আল্লাহ তাকরব্বুল আলামিন যুগে যুগেই নবী রসুল প্রেরণ করেছেন, দুনিয়ার মানুষকে এই কথাটা স্মরণ করাইয়া দেওয়ার জন্য। এই দুনিয়া যতই চাকচিক্যময় হোক, এখানে তোমাদের কেহই চিরকাল থাকতে পারবে না। এই চাকচিক্যময় দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমরা যদি স্থায়ী সুখ শান্তি আর বুকবিলাস চাও, তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া তোমরা পরকাল ভুলিয়া যাইও। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, মাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বরং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ দুনিয়ার জীবনে আর পরকালের জীবনে দুইটা পার্থক্য আছে। একটা পার্থক্য হল দুনিয়ার সুখ শান্তি আর ভোগবিলাস বড় নিম্নমানের, আর পরকালের সুখ শান্তি আর ভোগবিলাস অনেক উন্নত মানের। আরেকটা পার্থক্য, দুনিয়ার নিম্নমানের ভোগবিলাসও একদিন ফুরাইয়া যায়, পরকালের উন্নত মানের ভোগবিলাস কোনদিন ফুরায় না। তাহলে দুনিয়ার ভোগবিলাসে আর পরকালের ভোগবিলাসে পার্থক্য আছে কি নাই? কয়টা পার্থক্য আছে? দুনিয়ার ভোগবিলাস নিম্নমানের, পরকালের ভোগবিলাস উন্নত মানের, এই হল একটা পার্থক্য। আর একটা পার্থক্য হল দুনিয়ার নিম্নমানের ভোগবিলাসও একদিন ফুরাইয়া যায়, আর পরকালের উন্নত মানের ভোগবিলাস কোনদিন ফুরায় না। এরপরেও যারা পরকালের সুখ শান্তি আর ভোগবিলাসের কথা বলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার ভোগবিলাসের জন্য মত্ত হইয়া যায়, তাদের পরিণাম বর্ণনা করে অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা পরকালের সুখ শান্তি আর ভোগবিলাসের উপর দুনিয়ার সুখ শান্তি আর ভোগবিলাসকে প্রাধান্য দিল, এদের ঠিকানা হবে পরকালের চিরস্থায়ী জাহান্নামে। আর যারা দুনিয়ার জীবন একদিন ফুরাইয়া যাবে, সেই দিন ইচ্ছার টাকা সত্ত্বেও, শত চেষ্টা করা সত্ত্বেও দুনিয়াতে আর টাকা যাবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। একদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে। সেই কথার ভয়ে যারা দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসের জন্য হারাম পথ অবলম্বন করে না, অবৈধ পথ অবলম্বন করে না, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে পরকালে চিরস্থায়ী জান্নাতে। দুনিয়া পাইয়া যারা পরকাল ভুলিয়া যায়, তাদের ঠিকানা হবে জাহান্নামে। দুনিয়ার উপর পরকালকে যারা প্রাধান্য ঠিক রাখে, পরকালের উপর যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এই কথার একদিন জাতের মজবুত আছে, সেই দৃষ্টিভঙ্গি নিয়া যারা দুনিয়াতে জীবন যাপন করে তাদের ঠিকানা হবে জান্নাতে। আপনারা সদা সর্বদা ওয়াজ নসিহতে শুনে দেখেন, হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাসরের মাঠে আল্লাহর আদালতে সমস্ত মানুষকে হাজিরা দিতে হবে এবং দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে। একায়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন। সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে যেতে হবে। সেই দিন তোমাদের দুনিয়ার জীবনের কর্মফল চূড়ান্তভাবে পরকালের জীবনে তোমাদেরকে ভোগ করতে হবে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেদিন সমস্ত মানুষ আল্লাহর কাছে ফিরে যেতে হবে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য, আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, নড়াচড়া করতে পারবে না একাধারে পঞ্চাশ হাজার বছর। আজকে আপনাদের শ্রোতাদের সংখ্যা অনেক বেশি হয়, অনেক চেপে চেপে আপনারা বসেন, তারপরেও অনেক লোকে বসার স্থান পাচ্ছেন না দাঁড়াইয়া বেশি। এমত অবস্থায় কেউ যদি এই সমাবেশের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে চায়, এতগুলি মানুষ ঠেলে তার পক্ষে যাওয়া সহজ হবে না কটে, মাত্র কয়েক হাজার মানুষের মধ্যে এই যদি অবস্থা হয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে আর গেছে সব জিন্দা হইয়া যেদিন একত্র হইয়া দাঁড়াইবে সেই দিন কি পরিমাণ ভিড় হবে আন্দাজ করে। সিরিনে কেরাম লেখে, হাসরের মাঠে যে সমস্ত আদম সন্তান জিন্দা হইয়া আল্লাহর আদালতে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়াইবে তার ভাগে কি পরিমাণ জায়গা থাকবে, সে কি পরিমাণ স্থান পাইবে হাসরের মাঠে দাঁড়াইয়ার জন্য। সিরিনে কেরাম লেখেন, একটা মানুষ দুই পায়ে দাঁড়াইতে যে পরিমাণ জায়গা লাগে এই পরিমাণ জায়গাই পাইবে, এর বেশি জায়গাই হাসরের মাঠে থাকবে না। দাঁড়াইতে জায়গা বেশি লাগে না বসতে জায়গা বেশি লাগে? বসতে বেশি লাগে, বসতে অন্তত বসার স্থান লাগে, এতটুকু স্থানও হাসরের মাঠে পাবে না। শুধু দুইটা পায়ে দাঁড়াইতে যে পরিমাণ স্থান লাগে এই পরিমাণ স্থান একজন মানুষকে দেওয়া হবে শুধু দুই পায়ে দাঁড়ায় থাকার জন্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকে, আকাশের সূর্য বর্তমান তাপ থেকে 70 গুণ বর্ধিত তাপ নিয়া মানুষের মাথার আধ হাত উপরে বিরাজ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল, হাসরের মাঠের মানুষগুলি যে এই সমস্ত অগণিত নারী পুরুষ একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, আপনি বললেন এটা তো বড় লজ্জার কথা। জবাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা, হাসরের মাঠের অবস্থা যে কত ভয়াবহ সেটা যদি তুমি আন্দাজ করতে পারতে, তাহলে কে নারী আর কে পুরুষ, কে উলঙ্গ আর কে কাপড় পরা, সেই চিন্তা করে লাজ লজ্জার কল্পনা করার মতো অবকাশ তুমি পাইবে না। কারণ হাসরের মাঠে একদিকে আকাশের সূর্যের 70 গুণ তাপ বর্ধিত অবস্থায় মাথার আধাত উপরে বিরাজ করবে, অপরদিকে ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, অপরদিকে জাহান্নাম পাহাড়ের চূড়ার সমান মেলিহান জিহ্বা বের করতে করতে আর বজ্রপাতের মতো আওয়াজ করতে করতে হাসরের মাঠের পাশে দাঁড়াইয়া সবগুলি মানুষকে সামনে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ লক্ষ লক্ষ বৎসরের ক্ষুধার্ত আমি জাহান্নাম, যখনই তোমার কাছে খাদ্য চেয়েছি তুমি শুধু আমাকে এই বলে সান্ত্বনা দিয়েছ মানুষ দিবা আমার খাদ্য, আজ পর্যন্ত দাও নাই, এই খাদ্যগুলি আমার সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমার পারমিশনের অপেক্ষায় আছি, আল্লাহ একটু পারমিশন দাও এক লোকমায় হাসরের মাঠের সমস্ত মানুষগুলিকে গিলে খেয়ে লক্ষ বৎসরের ক্ষুধা নিবারণ করে। এই জন্য আল্লাহ রসুল বলেন হাসরের মাঠের মানুষগুলি ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া হা কইয়া উপরের দিকে চাইয়া যে দাঁড়াইব, 50,000 বৎসরের ভিতরে এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি ফিরাইয়া নেওয়ার কথা তার স্মরণ থাকবে না। কাজে আয়েশা, কে নারী আর কে পুরুষ, কে কাপড় পরা কে উলঙ্গ, সেই দিকে খেয়াল করার সময় কই না, সেই কঠিন হাসরের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে আদম সন্তানদেরকে 50,000 বৎসর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের জবাব সে না দিতে পারে। আপনারা সদা সর্বদা ওয়াজ নসিহতে শুনেন হাসরের মাঠে প্রশ্ন হবে 5। 1 প্রশ্ন, দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ, দুনিয়ার রং তামাশার মজা পাইয়া যারা পরকাল বুঝিয়া গেল তারা হাসরের মাঠে 1 প্রশ্নের জবাবে আটকা পড়বে কিনা, দুনিয়ার চাকচিক্য দেখে যারা পরকাল বলে গেল তারা তো হাসরের মাঠে 1 প্রশ্নের জবাবে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। 1 প্রশ্নই হবে আন ওমারিহি সীমা সীমা আপনা, তোমার দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ। 2 প্রশ্ন হবে ওয়ান সাবাবি সীমা আবলা, যাদেরকে যৌবন দান করেছিলাম তোমরা যৌবন কালে কি করছ, বর্তমান সমাজের অমুসলমান তো অমুসলমান, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানেরাও যৌবনকালে পরকাল স্মরণ করার কোন দরকারই মনে করে না, যখন গায়ে যৌবন থাকে না, যখন শরীরের রক্ত গরম থাকে না, যখন বিশ্বাস হইয়া যায় আমার সেই সোনালী জীবন আর কোনদিন ফিরে আসবে না, এখন মাটির নিচে যাওয়া ছাড়া আমার আর কোন পথ নাই, তখন আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে যায়। শক্তি থাকা অবস্থায় আত্মসমর্পণ করার দাম না, দুর্বল হইয়া আত্মসমর্পণ করলে দাম, তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ, রক্ত ঠান্ডা হইলে পরে করতে হবে না রক্ত গরম থাকতে করতে হবে। এই কারণে এক হাদিসে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান হাসরের মাঠে সেই কঠিন মুহূর্তে 7 মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইবে, এর মধ্যে 1 সম্পর্কে আল্লাহ রসুল বলে সাব্বুন মাসাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন কাল থেকে আল্লাহর ইবাদতে লিপ্ত হইয়া যায়। কয়দল মানুষ আল্লাহর আরো আকাশের নিচে ছায়া যারা পাইয়া লাগব, এরার গায়েও সূর্যের তাপ লাগবো, তাহলে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া থাকা কত বড় সৌভাগ্যের ব্যাপার। যারা যারা পাইলে তাদের এক দলের নাম আল্লাহ রাসূল বলেন সাত গুণ নাসা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কাল থেকে যারা আল্লাহর ইবাদতে লিপ্ত হইয়া যায়। আপনারা সমাজের মুসলমানরা যৌবন কালে কি করে? খালি মস্তানি করে। আপনারা সমাজের বেশিরভাগ মুসলমানেরা যৌবন কাল থেকে ইবাদতে লিপ্ত হয় না, মস্তানি করে, ইচ্ছা মতো কইরালো মস্তানি। যেদিন আসলের ছায়ার নিজে ছায়া পাইবা না, সেই দিন বুঝবা মস্তানির মজাটা কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কোন আদম সন্তান সেদিন স্থানান্তরিত হতে পারবে না, তাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে 50,000 বছর পর্যন্ত। প্রথম প্রশ্ন, দুনিয়ার জীবনে কি করেছ? দুই নম্বর প্রশ্ন, যাদেরকে যৌবন দিয়েছিলাম তোমরা যৌবন কালে কি করেছ? দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ, হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? চার নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনের উপার্জিত মালগুলি হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ? কত নম্বর গেল? পাঁচ নম্বর প্রশ্ন হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? ওয়াজ শুনলে না যাক না আমল করলে না যাক, কোরআন বুঝলে আর জানলে না যাক না আমল করলে না যাক, এই পাঁচ প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহ রাসূল বলেন ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, একটি আদম সন্তান স্থানান্তরিত হতে পারবে না। সেই কঠিন হাসরের বিচারের দিনে আমাদের মুক্তি পাওয়ার দরকার আছে। মুক্তি পাইতে হইলে দুনিয়ার রং তামাশা দেখিয়া, দুনিয়ার চাকচিক্য দেখিয়া সেই কঠিন বিপদের কথা ভুলে গেলেই মুক্তি পাওয়া যাবে। ইজিন্নাল্লাহ ফাকরাব্বুল আলামিন ফরমান, মান তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়ার রং তামাশা দেখিয়া দুনিয়ার মানুষ পরকাল ভুলিয়া ফেলে, দুনিয়ার মানুষকে পরকালের কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণকে পাঠাইছি। যত নবী রাসূলগণের কাছে আসমানি যত কিতাব নাযিল করেছি, সব আসমানি কিতাবে দুনিয়ার মানুষকে আমি এই কথা স্মরণ করাইয়া দিছি, দুনিয়ার রং তামাশা ক্ষণস্থায়ী, এইখানে কি পরকালের চিরস্থায়ী বিপদের কথা ভুলিয়া যাইও না। এখন যদি হাসরের মাঝে দাঁড়াইয়া কেউ কয় আল্লাহ আমি জানছি না এমন বিপদ দূরে করব, এই কথা কি আনাজাত পাইব? আল্লাহ বলে লক্ষাধিক পয়গম্বর পাঠাইয়া তোমাদেরকে জানাইয়া দিই। যে যুগের দুনিয়াতে কোন পয়গম্বর নাই, বর্তমান যুগের দুনিয়াতে কোন পয়গম্বর আছে? কোন পয়গম্বর নাই। সেই যুগের দুনিয়ার কোন মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে বলতে পারবে না আল্লাহ দুনিয়ার রং রং দিকে ভুলিয়ে গেছিলাম, পরকালের কথা জানতে পারি নাই, এই জন্য বলেছিলাম এমন কথা বলার সুযোগ যেই দুনিয়াতে কোন নবী নাই সেই দুনিয়ার কোন মানুষেও এই সুযোগ পাবে না, কারণ যেই যুগের দুনিয়াতে কোন নবী নাই সেই যুগে যে পরিমাণ নবী রাসূল পাঠিয়েছিলেন আল্লাহ হাজার বছরে এর হচ্ছে বহু গুণে বেশি নবী নবী পাঠাইয়া দিয়েছেন মাত্র 1400 বছরে। মাত্র লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে পরকাল স্মরণ করাইয়া দেওয়ার জন্য। যে যুগে দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বরের একজনও নাই, এই যুগের দুনিয়াতে 1400 বছরের ভিতরে মাত্র 1-2 লাখ নায়েবে নবী আছে। আপনাদের যুগেই তো বর্তমান দুনিয়াতে প্রায় কোটির ঊর্ধ্বে নায়েবে নবী দুনিয়াতে আছে, লক্ষের ঊর্ধ্বে নবী আসছিলেন হাজার হাজার বৎসরে। আর আপনাদের যুগে দুনিয়াতে কোটির ঊর্ধ্বে নায়েবে নবী বিদ্যমান আছেন, শুধুমাত্র সেই দায়িত্ব দাঁড়িয়া দুনিয়ার মানুষকে স্মরণ করাইয়া দেওয়া যে দুনিয়া পাইয়া তোমরা পরকাল ভুলে গেছ, এখানে হাজার চেষ্টা করেও চিরকাল থাকতে পারবে না। যে পরকাল সম্পর্কে উদাসীন হইয়া গেছ সেই পরকালের কঠিন হিসাব নিকাশ কখনো আইতে পারবে না। এই সংবাদ কোটি কোটি নায়েবে নবীরা কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে জানাইতে থাকে। এই যেমন আর কোন মানুষের হাসারের মাঠে দাঁড়িয়ে এই কথা বলার সুযোগ পাইবে না, আল্লাহ আমি জানছিলাম না। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এর প্রথম আয়াতে আল্লাহ বলে দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার উপভোগ্য জিনিসগুলির প্রতি আল্লাহর পক্ষ থেকে আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়। নারী উপভোগের আকর্ষণ দুনিয়ার জীবনে পুরুষদের অন্তরে আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি করে দেওয়া হয়। স্ত্রী পুত্র সন্তানাদির প্রতি মনের মায়া মমতা দুনিয়ার জীবনে মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি করে দেওয়া হয়। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার গৃহপালিত পশু, দুনিয়ার জমিন, দুনিয়ার ফসল, এইগুলির প্রতি মানুষের অন্তরের আকর্ষণ দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকেই সৃষ্টি করে দেওয়া হয়। যদি প্রশ্ন জাগে কারো মনে দুনিয়ার প্রতি আল্লাহই আমাদের মনে আকর্ষণ সৃষ্টি করে দিলেন, আবার আল্লাহই বলে দিলেন দুনিয়ার আকর্ষণে পরকাল হইল না, আল্লাহ এমন কারবার করেন কেন? মানুষের মনে হয়েছে দুনিয়ার প্রতি আকর্ষণ কে সৃষ্টি করে দিল? দুনিয়ার প্রতি আকৃষ্ট হইয়া পরকাল ভুলিয়া যায় না কে কইয়া দিল? তাইলে একদিকে নিজেই আকর্ষণ সৃষ্টি করে দিলেন আর একদিকে নিজেই কইলেন আকৃষ্ট হইল না, এটা কি করলেন? এই প্রশ্নের জবাবটা অনেক দীর্ঘ ব্যাখ্যা সাপেক্ষ, যে জবাবটা সবিস্তারে দিলে আজকের বিষয়বস্তুর উপর অনেক গুরুত্বপূর্ণ কথা যেগুলি করার সুযোগ পাওয়া যাবে না, এই জন্য এই প্রশ্নের জবাবটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। জনগণান্তরে দুনিয়ার বুক বিলাসের আকর্ষণ নাই, তার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভের যোগ্যতা নাই, জনান্তরে দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের আকর্ষণ নাই, তার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভের যোগ্যতা নাই। যেমন ত্রিশটার মধ্যে দুনিয়ার ধন সম্পদের আকর্ষণ নাই, ত্রিশটার অন্তরে দুনিয়ার নারী উপভোগের আকর্ষণ নাই, ত্রিশটার অন্তরে দুনিয়ার কোন রকমের ভোগ বিলাসের প্রতি আকর্ষণ নাই, যে কারণে ত্রিশটা আজীবন নিষ্পত্তাকে সত্ত্বেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্যতা নাই। ত্রিশটার জীবনে কোনদিন একটা গুণাও করেন না, এরপরেও সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারেন না। ব্যাপার দুনিয়ার মজা বোঝো না, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারো না। যে দুনিয়ার মজা বোঝে না সে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। ফেরাউনে দুনিয়ার মজা বুঝেছিল কিনা, নমরুদে দুনিয়ার মজা বুঝেছিল কিনা, কারুনে দুনিয়ার মজা বুঝেছিল কিনা, হামানে আর সাদ্দাতে আগুলা হবে আর বুঝে এলে দুনিয়ার মজা বুঝে কিনা, এরা আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এসে ফিরিস্তারা দুনিয়ার মজা বুঝে না, তারাও সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারে না, সেরা অন্যমরূপ কারণ হামান সাদ্দাদা বুলা হাবা বুঝে এরা দুনিয়ার মজা বুঝে এরাও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা হইতে পারে লাভ করতে পারে না, তাহলে পারে তারা দুনিয়ার মজা বুঝে, আল্লাহ তার অন্তরে দুনিয়ার মজা বুঝার যোগ্যতা দিয়েছেন, দুনিয়ার মজা বুঝে, কিন্তু এই মজার লোভে পরকাল ভুলে না, একমাত্র তারাই ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে। ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠতর হইতে পারে না, দুনিয়ার মজা বুঝে না। ফেরাউন আবুল আহাব, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ কেন সৃষ্টির হয়তো ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, আর না হয় পশু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কারা? দুনিয়ার মজা বুঝার পরেও যে মজার কারণে পরকালে সাদা হবে সেই মজা ভোগ করতে যায় না, এরা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কারা? যারা দুনিয়ার মজা বুঝে বলেই পরকালের সাদার তোয়াক্কা করে না, ও তাদের দুনিয়ার মজা বুঝে উপভোগে লিপ্ত হইয়া যায়, এদেরকে আল্লাহ বলছেন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে এই কথাটা বোঝার মতো অন্তর আছে যে সে জানোয়ার কেন, আমি মানুষ কেন? আমি মানুষ এই জন্যই আমাকে দুনিয়ার হারাম উপভোগ, হারাম হারাম মজা, দুনিয়ার হারাম মজা উপভোগ করলে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কথা বোঝার যোগ্যতা, এই কথা বোঝার মতো অন্তর আমি তাদেরকে দিয়েছি, এরকম অন্তর বললে রেখেছেন না। দুনিয়াতে হারাম হয়ে মজা ভোগ করতে গেলে আমাকে জাহান্নামের সজা ভোগ করতে হবে, এইটুকু বোঝার মতো অন্তর আছে বললে, এই কথাটা বোঝার মতো অন্তর আছে গাধার, এই কথাটা বোঝার মতো অন্তর আছে কুকুরে, এই কথাটা বোঝার মতো অন্তর আছে বিড়াল শৃগালের, নাই আছে কার? মানুষের। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু অন্তরটাকে এই কথা বোঝার কাজে ব্যবহার করে না, কথাটা বোঝার মতো অন্তর আমি তারে দিয়েছি কিন্তু অন্তরটারে এই কথা বোঝার কাজে ব্যবহার করে না, খালি করে হেসে খেলে জীবনটা যদি চলে যায়, একদিন একটা গান গায়, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, এমনি আমি তার সামনে গিয়ে উপস্থিত, আমি তারে চিনতাম, সুখে সুখে চাইলাম, চাইয়া করলাম, তারপর বলেন তো হেসে খেলে জীবনটা যদি চলে যায়, গানের দ্বারা পরকাল ইয়াদ হয় না বলে, যে ছন্দ মিলানো সুর দেওয়া কথার দ্বারা পরকাল ভুলে যার না, কালকের কথা স্মরণ নাই, হারাম কেন? যে পরকাল ভুলে দেয়, হারাম কেন? ছন্দ মিলানো সুর দেওয়া কথা যেই কথা পরকাল ভুলে দেয় তার নাম গান, হারাম কেন? একমাত্র কারণ সরকার বুলাইয়া দেয়, কেমনে বুলাইয়া দেখেন, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, জীবনটা সে কিল্লা চলে যাইত আর পুস্তা বুঝে না, যখন চুকে চুকে ছেলেরা ফেলাম, তারপর গান গাছ গান গাওয়ার সময় চেহারার মধ্যে একটা আনন্দের সাপ থাকে, আমি যখন চোখে চোখে ছেলে ফেলাম, তারপর মুহূর্তে তার চেহারার আনন্দের সাপ দূর হইয়া চেহারা মলিন হইয়া গেল, আর আমার কয় তারপরে তো বিপদ, তারপরে তো বিপদ। তাহলে দুনিয়ার রং তামাশায় মত হইছে, পরকালের সাজা গ্রহণ করার লাগবে না বুঝিয়া, না বুঝিয়া শুনিয়া, না জানিয়া, না জানিয়া শুনিয়া, তোমার হত্যা করবে কে, তোমার উদ্ধার করবে কে, তুমি জেনে শুনে জাহান্নামের পথে রওনা হয়েছ। তাদেরকে বোঝার মতো অন্তর দিয়েছি, কিন্তু অন্তরটাকে বোঝার কাজে ব্যবহার করে না। অন্তর দিছি বোঝার মতো, বোঝার কাজে ব্যবহার করে না। এই বিষয়ের কথাগুলি শোনার মতো কান দিয়েছি, কানগুলির এই সব কথা শোনার কাজে ব্যবহার করে না। এর নিদর্শন দেখার মতো চক্ষু নিয়েছি, কিন্তু তার চক্ষুকে পরকালের নিদর্শন বোঝার মতো কাজে, দেখার কাজে ব্যবহার করে না। এদের স্তর আল্লাহ বলে এদের স্তর হইল চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারে যেমন শুধু দুনিয়ার জীবনের বুক বিলাস ছাড়া পরকাল বলতে আর কিছু বুঝে না, না বাটুলগঞ্জের বললে বুঝে। চতুষ্পদ জানোয়ারে যেমন খালি ফেট বই দেখা ছাড়া জানোয়ার তো দুই টেঙ্গেরও আছে, দুই টেঙ্গের জানোয়ারের ফেট মোটা বেশি না সাত টেঙ্গের জানোয়ারের ফেট মোটা বেশি, যে মোটা ফেট ওরা ধর নাম পেছে না। দুই ট্যাং মুরগির আর সাত ট্যাং ছাগলের কোনটার ব্যাপ মোটা বেশি? দুই ট্যাং হাঁসের, দুই ট্যাং ময়ূরের আর সাত ট্যাং বললে কোনটার ব্যাপ মোটা বেশি? যেটার ব্যাপ মোটা বেশি এটার নাম বেশি। এই দুই টিঙ্গার ফেটে আর সাত টিঙ্গার ফেটে বেশকম কি? দুই টিঙ্গার ফেটে শুধু তাই দুখাইব যা দুখাইলে পরকালে জাহান্নামে যেতে হবে না। আর সাত টিঙ্গায় পরকালও বুঝে না, জাহান্নামও বুঝে না, জান্নাতও বুঝে না, যাই হয় তাই দুখাইব। টিঙ্গার ফেটটা মোটা হওয়া দরকার। হারামও দুখাইব, হারামও দুখাইব, গাছও দুখাইব, নদী পাইলেও দুখাইব, যে ফেটটা মোটা হওয়া দরকার। বলবে যেমন হরম হরম বুঝে না, যা পায় তাই খায়। কোন মানুষেও যদি হালাল হারাম বুঝতে রাজি হয় না, যা পায় তাই খায়, তাহলে বলদের খাওয়ায় আর মানুষের খাওয়ায় বেশ কম তত। এই জন্য আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানুয়ারের মতো। চতুষ্পদ জানুয়ারে যেমন শুধু খাওয়ান বোঝে, আলাল হারাম বোঝে না, একদল মানুষেরও খাওয়া বোঝে, হালাল হারাম বোঝে না। আসেনি কিছু মানুষ যারা শুধু খাওয়া বোঝে, হালাল হারাম বোঝে না? এরা খাওয়ায় আর বলদের খাওয়ায় বেশ কম আছে? বলদে শুধু কুমানি বোঝে, টাইম বোঝে না, টাইম বোঝে বলদে ফজরের এসার পরে তাড়াতাড়ি ঘুমায় আর ফজরের আগে জাগে, এটাই গুমানি বুঝে, টাইম বুঝে না। আপনারা তোমার এমন মানুষ আছেন যারা গুমানি বুঝে, টাইম বুঝে না, বারোটা একটা পর্যন্ত আড্ডা মারে, রাত্রে দুইটা তিনটায় ঘুমায় আর সকাল নয়টায় দশটায় ঘুম থেকে যাবে, এ টাইম বুঝে না, খালি গুমানি বুঝে। এর গুমানি আর বলদের গুমানিতে বেশ কম কত। এদের জীবনযাত্রা চতুষ্পদ জানোয়ারের জীবনযাত্রার মতো। সে যৌবনের উত্তেজনা দেখা দিলে নিবারণ করতে জানে, কিন্তু হালাল উপায়ে করে না, হারাম উপায়ে করে তা বুঝে না। আপনি আপনারা দিকে দুনিয়াতে এমন মানুষ, এও শুধু যৌবনের উত্তেজনা নিবারণ করতে বুঝে, হালাও করল না আরাম করল বুঝে না, আপনি এর যৌবনের উত্তেজনা নিবারণে আর সারের যৌবনের উত্তেজনা নিবারণের ব্যবধান কোথায়? কোন ব্যবধান। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা সাইটিঙ্গা জানোয়ারের মত। পরকালগুলা মানুষের জন্য দুনিয়াটা মরা গরুর মত, আর এই দুনিয়া পাইয়া যারা পরকাল ভুলিয়া গেল তারা কুকুরের মত। মরা গরু কুকুরে খায় কিনা? আমার মনে হয় আরো দুই বছর আগে আপনারা এই উদাহরণ দাঁড়িয়ে বুঝাইছি। মরা গরু কুকুরে খায়, শুধু কুকুরে একা খায়, শ্রীগালে হইলে খায়, শুধু শ্রীগালেই খায় না শকুনে হইলেও খায়। কিন্তু পরকাল গুলা দুনিয়ার মানুষগুলিতে যারা দুনিয়ার উপভোগ করে, এরা আল্লাহ শকুন বলেন নাই, শ্রীগাল আল্লাহ রসুল শকুন বলেন নাই, শ্রীগাল বলেন নাই, শুধু কুকুর বললেন কেন? এর একটা রহস্য আছে। ইয়ালে যদি মরা গরু পায় এবং খায়, দিন খায় না রাত খায়? দিন খায় না, কারণ দিন সে তার ঠিকানা জঙ্গলে যায়। আর শকুনে যদি মরা গরু পায় আর খায়, শুধু দিনের বেলা খায়, রাত্রি বেলা খায় না, রাত্রিবেলায় সে তার নিজের ঠিকানা গাছের ডালে যায়। শকুনে মরা গরু হইলে দিনে হইতে খায় না, শুধু দিনও খায়, রাত খুঁজে যায় ঠিকানার ঠিকানার সন্ধানে যায়। ইয়ালে মরা গরু হইলে দিনে রাইতে ঠিকানার সন্ধানে যায়, দিন বুঝে না, রাত বুঝে না, ঠিকানা বুঝে না, বাড়িঘর বুঝে না, কোন মালিকে সারা জীবন লালন পালন করলো তার কথা বুলিয়া যায়, শুধু দিনে রাইতে খালি খায় ওই খায়। তেমনি ভাবে একদল মানুষ আছে, দুনিয়ার চাকচিক্য যদি লাগাল পায়, ক্ষণস্থায়ী ধ্বংসতত্ত্ব দুনিয়ার ক্ষণস্থায়ী উপভোগের লাগাল যদি পায়, আসল ঠিকানা জান্নাতের কথা ভুলে যায়, হাসরের হিসাব নিকাশের কথা ভুলে যায়, আসল মালিক আল্লাহর কথা ভুলে যায়। যতক্ষণ পর্যন্ত ভেত্তা আছে আর যতক্ষণ পর্যন্ত দুনিয়া না আছে, খালি ঢুকাইতেই থাকে, ঢুকাইতেই থাকে। এই জন্য পরকাল গুলা দুনিয়াদার মানুষগুলিকে আল্লাহ রসুল শকুন বলেন নাই, শকুন মরা গরু খাইলেও ঠিকানা ভুলে না, শিয়াল বলেন নাই, শিয়ালে মরা গরু খাইলেও ঠিকানা ভুলে না, একমাত্র কুত্তা যে মরা গরু হইলে ঠিকানা ভুলিয়া যায়। এই জন্য পরকাল গুলা মানুষগুলিকে আল্লাহ রসুল কুত্তা বলেছেন। কুত্তার ট্যাঙ্কটা আর যারা দুনিয়া হইয়া পরকাল বলিয়া যায় এরা ট্যাঙ্কটা জমান কেমন হইল মানুষের নেই বললেন। এবার চতুষ্প জানোয়ারের মত করে নিল, ওই জাতি দুই জাতি রাতে সাতটার মত করে নিল, ট্যাঙ্গের বেলায় মত না, ট্যাঙ্গের বেলায় সে তোমার দাব, জীবনযাত্রার বেলায় মত, সে যেমন মরা পাইলে ঠিকানা বলিয়া যায়, মালিক বলিয়া যায়, তুমিও দুনিয়া পাইলে বেস্তের কথা বলিয়া যাও, আল্লাহর কথা বলিয়া যাও, সেই দিক দিয়ে তুমি তার মত। কথাটা বুঝে আসছে? এই কারণে পরকালে কুত্তাও জাহান্নামে যাইব, দুনিয়াদার মানুষও জাহান্নামে যাইব। না পিতা, আপনারা কোনটা জানেন? কুত্তার মরা গরু ভাইলে ঠিকানা ইয়াদ রাখে না বলিয়া যায়, মালিকের কথা স্মরণ থাকে না বলিয়া যায়, আরেকদল মানুষও দিন নেই ভাইলে দেশের কথা ইয়াদ রাখে না বলিয়া যায়, আল্লাহর কথা ইয়াদ রাখে না বলিয়া যায়। তাহলে এই অপরাধে যদি মানুষ যায় জাহান্নামত, এই অপরাধে তো কুত্তাও দেওয়ার কথা জাহান্নাম, কিন্তু কুত্তা জাহান্নামে যাবে? একটা কুত্তাও না, একটা কুত্তাও জাহান্নামে যাবে না। অপরাধ যদি সমান সমান হইল তাহলে মানুষ কেন যেই অপরাধে মানুষ যাবে জাহান্নামে, সেই অপরাধে কুত্তা কেন যাবে না জাহান্নামে? তার কারণ হইল কুত্তায় যে মালিক বুঝলা লাগছে, ঠিকানা বুঝলা লাগছে, হালাল হারাম বুঝিয়া না না বুঝছে আর মা হিসেবে ঠিকানা বুঝলে লাইছে দিন নাই ভাই আমালিক বুঝলে লাইছে না বুঝা বুঝা সে বুঝনা বুঝা বলছে এই কারণে তার জাহান নাম নাই তুমি বুঝে বলছ এই জন্য তোমার জাহান নাম এই কারণে আসরের মাঠে কুত্তা যখন মাটির সাথে মিশে যাইব আর এরা যখন জাহান নামে রানা হইল তখন কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা যেই কুত্তা হইয়া জন্মগ্রহণ করলে জাহান নামে যাইতে হয় না মাটির সাথে মিশিয়া যায় সেই কুত্তা হইয়া দুনিয়াতে আমার জন্ম হওয়া ভালো ছিল যেই মানুষ হইয়া জন্ম হইলে জাহান নামে যাইতে হয় ওই রকম মানুষ হওয়ার চেয়ে কুত্তা হওয়া ভালো ছিল না বুঝে থাকবে আপনারা কুকা ফেরাউনের কপাল বেশি বেলা না কুত্তার কপাল বেশি বেলা কেন কুত্তায় 400 বছর রাজত্ব করছে ফেরাউনে তো করছে কত সমস্যার রাজত্ব করছে কুত্তায় 400 বছর রাজত্ব করছে কুল্লার কপাল বেলা ছেলে রাজত্ব তো 60 দিন হয় যে না কুত্তায় সে তো 400 বছর রাজত্ব করছে এরপরে এরকম বলা কেন চিরকালের জন্য জাহান নামে যাবে কুত্তা এক মুহূর্তের জন্য জাহান নামে যাবে না এই জন্য বললে হায় রে আমার পুরা কপাল আমার মতো মানুষ হইয়া জন্মগ্রহণ করার চেয়ে কুত্তা হইয়া জন্মগ্রহণ করা অনেক ভালো ছিল কারণ আমার কপালে জাহান নাম আছে কুত্তার কপালে জাহান নাম নাই কথাটা বুঝে থাকলে এটা বলুন তো সারাদিনই আর মানুষের স্তর সর্বমোট কয়টা প্রসঙ্গ স্মরণ নাই বুঝে গেছে সারা দুনিয়ার মানুষের স্তর কয়টা একটা হলো ফিরিস তার চেয়ে তারা যারা দুনিয়ার মজাও বুঝে পরকালের সাজাও বুঝে এরা ফিরিস তার চেয়ে শ্রেষ্ঠ আর একদল কুত্তার চেয়ে অনেক কৃষ্ট তারা শুধু দুনিয়ার মজা বুঝে পরকালের সাজা বুঝে না কুত্তার চেয়েও এই দুইটা ক্লাস তারা দুনিয়ার আর কোন মানুষের তৃতীয় কোন ক্লাস নাই এই দুইটা ক্লাস তারা মানুষের আর কোন ক্লাস নাই আপনাদের কারো মনে প্রশ্ন থাকতে পারে আমরা শুনছি বেহেস্তের মধ্যে 8টা ক্লাস আছে 8 শ্রেণীর মানুষ 8 ক্লাসের বেহেস্তে যাবে জাহান্নামের মধ্যে 7টা ক্লাস আছে 7 শ্রেণীর মানুষ 7টা জাহান্নামে যাবে বেহেস্তের ক্লাস কথা জাহান্নামের পাঁচ কয়টা আর 7 সারা দুনিয়ার মানুষ দিয়ে 15 ক্লাসে বিভক্ত আছে 2 ক্লাস বলেন কি এই প্রশ্নজগের মনে যাবে তাদেরকে জিজ্ঞেস করি হাসরের হিসাব নিকাশ শেষ হওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে সারার পরে বেস্তিরা বেস্তে গিয়ে সারার পরে যখন আর কোন জাহান্নামী আর কোন বেহেস্তি বেস্তের বাইরে থাকবে না সমস্ত বেহেস্তিরা বেহেস্তে চলে যাবে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তারপর অনন্তকাল পর্যন্ত মানুষগুলি কয়টা স্থানে থাকবে একটা জান্নাত জাহান্নাম তখন তার দুইটাই একটা জান্নাতের পাশ আর একটা জাহান্নামের পাশ জান্নাতের পাশের মধ্যে সব সমাতে আত্মা আর জাহান্নামের পাশের মধ্যে সেকশন সাতটা আসলে সারা দুনিয়ার সমস্ত মানুষের মূল ক্লাসই হইল দুইটা একটা ক্লাস হইল ত্রিস্তার চেয়ে মর্যাদা সানিশ্রে মর্যাদা ত্রিস্তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার ক্লাস আর একটা ক্লাস হইল জানোয়ার চেয়ে নির্দিষ্টতম হওয়ার ক্লাস এই দুই শ্রেণীতে বিভক্ত ছাড়া দুনিয়ার তৃতীয় শ্রেণীর কোন মানুষ নাই এই জন্য কোরআনের পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর একদল মানুষ জান্নাতে যাবে আরেকদল মানুষ জাহান্নামে যাবে এছাড়া তৃতীয় কোন ক্লাস নাই যারা কোরআনের বিভিন্ন সুরার তফসির তর্জমা মতলব জানেন তাদের মনে আরেক প্রশ্ন রাখতে পারে যে আমরা তো শুনছি আর আপনার আরেকটা ক্লাস আছে এইটা উল্লেখযোগ্য কোন ক্লাস না এটা একটা সাময়িক ক্লাস শেষ পর্যন্ত আরাফের সব লোক বেহেস্তে চলে যাবে তাহলে স্থায়ী ক্লাস মাত্র দুইটাই এটা জান্নাতের ক্লাস এটা জাহান্নামের ক্লাস জান্নাতের সুখ শান্তি আল্লাহ কোন ফেরেশতার জন্য সৃষ্টি করেন নাই আর জাহান্নামের শাস্তি শান্তি আল্লাহ কোন জানোয়ারের জন্য সৃষ্টি করেন নাই। জান্নাতের সুখ শান্তি কোন ফেরেশতার জন্য সৃষ্টি করেন, কার জন্য সৃষ্টি করছেন? প্রথম শ্রেণীর মানুষের জন্য। জাহান্নামের শাস্তি আল্লাহ কোন জানোয়ারের জন্য সৃষ্টি করেন নাই, কার জন্য সৃষ্টি করছেন? দ্বিতীয় শ্রেণীর মানুষের জন্য। এই দুই শ্রেণী ছাড়া দুনিয়াতে মানুষের আর কোন শ্রেণী নাই। এর মধ্যে আপনারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে চান? ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ? তাহলে খালি দুনিয়ার মজা বুঝলি, পরকালের সাজা বোঝা লাগত না? যারা মজা অবুঝে সাজা অবুঝে, তারা এই দুনিয়ার মজার লালসা থেকে মন কেফিরাইবার জন্য মনের বিরুদ্ধে জাহাজ করতে হয়, এই জাহাজের বদৌলতে তারা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হইয়া যায়। একদল মানুষ শেষ পর্যন্ত বেহেশতে গিয়া স্থায়ী হইয়া যাইব, আর একদল মানুষ শেষ পর্যন্ত জাহান্নামে গিয়া স্থায়ী হইয়া যাইব। সমস্ত আদম সন্তানের মধ্যে বেহেশতি হবে কি পরিমাণ আর জাহান্নামী হবে কি পরিমাণ, এক হাদিসের 2000% নির্ণীত হইয়া রয়েছে। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইসরাফিল আলাইহিস সালামের সিংহাসনের কাছে যখন সমস্ত মানুষগুলি জিন্দা হইয়া হাশরের মাঠে দাঁড়াবে, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তোমার আলাপগুলির প্রধান দুইটা ভাগে বিভক্ত করে দাঁড় করাও, তোমার সমস্ত আওলাদকে দুই ভাগে বিভক্ত করে দাঁড় করাও, জান্নাতীদেরকে আলাদা দাঁড় করাও, জাহান্নামীদেরকে আলাদা দাঁড় করাও। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমার সমস্ত আওলাদের জান্নাতীদেরকে যে আলাদা দাঁড় করাইতাম, জাহান্নামীদেরকে আলাদা দাঁড় করাইতাম, আমার সমস্ত আওলাদের মধ্যে গড় হিসাবে জান্নাতীদের পার্সেন্টেজ কত আর জাহান্নামীদের পার্সেন্টেজ কত, শতকরা কত ভাগের কত ভাগ? কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার যত সন্তানাদি দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে তোমার আমল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সমস্ত সন্তানদের মধ্যে গড় হিসাবে প্রতি হাজার মানুষের 999 জনকে জাহান্নামীদের কাতারে আর একজন মানব সন্তানকে জান্নাতীদের কাতারে দাঁড় করা। আদম আলাইহিস সালামের যত আওলাদ কিয়ামত পর্যন্ত জন্ম হবে সব আদম সন্তানের গড় হিসাবে কত ভাগের কত ভাগ জান্নাতী আর কত ভাগের কত ভাগ জাহান্নামী হবে? 40,000-এর একজন জান্নাতী আর 999 জন জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল তাহলে আমরা আর কয়জন জান্নাতে যাইতে পারব? 999 জন জাহান্নামের লেগে তৈয়ার, একজন এনে জান্নাতের লেগে তৈয়ার হইত, তাহলে আমরা আর কয়জন জান্নাতের যোগ্য হইতে পারব? গোয়াবে আল্লাহ রসুল বলেন, তোমরা একজনও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে না। তোমরা তারা যারা দুনিয়া পাইয়া পরকাল ভুলিয়া যাও না, যারা শুধু দুনিয়ার মজার জন্য পাগল হইয়া পরকালের সাজা ভুলিয়া যাও নাই, বরং পরকালে দুনিয়াতে যেই মজা উপভোগ করলে পরকালে সাজা ভোগ করতে হবে, এই রকমের মজার জন্য যারা পাগল হও নাই, তোমাদের প্রত্যেকজনের এক একজন হবে জান্নাতি, আর তোমাদের প্রত্যেকজনের এক একজনের মোকাবেলায় যারা দুনিয়া পাইয়া পরকাল বলে গিয়েছিল তাদের 999 জনকে তোমাদের এক একজনের মোকাবেলায় জাহান্নামে দেওয়া হবে। এই হিসাবে যদি আমাদের দুনিয়ার সমস্ত বেদিন কাফিরের দ্বারা 999-এর সংখ্যা ঘুরা না হয়, আল্লাহ রাসূল বলেন, ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর দ্বারা বাকিটা ঘুরা করা হবে। তবুও যারা দুনিয়া ভাইয়া পরকাল বলছে না, এদের একজনকেও জানোয়ারের ছেয়ে নিকৃষ্ট করা হবে না, একজনকেও চিরস্থায়ী জাহান্নামী করা হবে না। তাহলে আপনারা এখানে যারা বসা আছে, আপনারা যদি দুনিয়ার মজা ভাইয়া পরকালের সাজা না বলেন, তাহলে আপনাদের কেউ কি 999-এর ভাগে পড়বেন? পড়বেন না। আপনাদের এক একজন এর মোকাবেলা 999 জন অন্যখান থেকে পুরা করে ওদেরকে জাহান নামে দেওয়া হবে। এই হল আদিতে সাজা। এই জন্য আয়াতে আল্লাহ বলেন, যুজ্জিনা লিন্নাসি রুব্বুস সামাওয়াতি মিনান নিসা, দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে দুনিয়ার মজা বোঝার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বুঝে আসছে কিনা কেন দেওয়া হইল? প্রসঙ্গ বুঝে গেছেন, দুনিয়ার মানুষের অন্তরে দুনিয়ার মজা বোঝার যোগ্যতা কার পক্ষ থেকে? থেকে দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হইল? এই মজার কারণেই তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারো। ফেরেশতার অন্তরে এই মজা দেওয়া হয় নাই, এই জন্য কোন ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। এই যে পরকাল, যে পরকাল বলিয়া গেলে মানুষ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হইয়া যায়, যে পরকাল যে কি আমার বলিয়া গেলে মানুষ চিরকালের জন্য জাহান্নামী হইয়া যায়। কিয়ামত দুই প্রকারের আছে, এক রকমের কিয়ামত আছে সারা দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামত, আরেক প্রকারের কিয়ামত আছে যার যার কিয়ামত। হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তাফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হইয়া যায়। যে যেদিন মরে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হইয়া যায়। কেমনে কেমনে? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল কাবরু রাওযাতুন মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। মরণের পরে মানুষের রুহু যেই জগতে পৌঁছে, মরণের পরে রুহু যেই জগতে পৌঁছে, জগৎটার নাম বরজখ, আর শরীরটারে আমরা দাফন করি কবরে। এই জন্য যে গর্তে শরীর দাফন করি গর্তটাকে কবরের জগৎ বলা হয়। এই কবরের জগৎটা মানুষের জন্য হয়তো বেহেশতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। কেমনে কেমনে? এর বিবরণ আরেক হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলে, মুর্দাকে কবর জগতে পৌঁছে দেওয়ার পরে, তার শেষ কৃত্য সম্পাদন করার পরে, মুনকার নাকির ফেরেশতা তারে সওয়াল জবাব করে। শুনছেন না? আর কোনদিন সওয়াল জবাব করে মুনকার নাকির ফেরেশতা? যে সওয়াল জবাব করে, কয়টা সওয়াল? তিনটা। এক নম্বর, মার রাব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, মা দীনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর, মান হাযা আর-রাজুলুল্লাযী বুয়িসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে তোমার মতামত কি। তিন প্রশ্ন কবর জগতে, তিন প্রশ্ন। যারা দুনিয়ার জন্য পাগল হইয়া পরকাল ভুলিয়া গেছিল, এই অবস্থায় যাদের মরণ হইছে, আল্লাহ রাসূল বলেন তিন প্রশ্নের জবাবে বলবে, হায়রে আফসোস, হায়রে আক্ষেপ, হায়রে অনুতাপ, হায়রে পরিতাপ, আমি তো জানি না আমার ধর্মকে, আমার রবকে। দুই নম্বর প্রশ্ন বলবে, হায়রে আফসোস, আমি জানি না আমার ধর্ম কি। তিন নম্বর প্রশ্ন বলবে, হায়রে আফসোস, আমি জানি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এটা আমার ভাবিষ্ঠ বান্দা, এটা দুনিয়ার মজা হইয়া পরকালের সাজা ভুলিয়া গেছিল, আজকের থেকে তার দুনিয়ার মজা চিরকালের জন্য বন্ধ হইয়া গেল, আর তার কবর জগতের মধ্যেই জাহান্নামের সাজা দেওয়া শুরু করিয়া দাও। তাহলে এ যে মরল, মরার পরে প্রত্যেকেই তার জাহান্নামের সাজা শুরু হইয়া গেল কিনা? আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, তার সম্পর্কে বলা হয়, গজ্জি কোলাহু কবরাহু وَأَفْرِشُوا لَهُ مِنَ النَّارِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ। এর কবরে সংকীর্ণ করে দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের লিবাস পরাইয়া দাও, তার কবরের জগতে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও, তার কবরের জগতের সাথে জাহান্নামের দরজা করে দাও, যেন কি আমাদের পূর্ব পর্যন্ত কবরে থেকে থেকে জাহান্নামের সাজা ভোগ করতে থাকে। তার কি আমার আরম্ভ হয়েছে নি? আরম্ভ হয়েছে। পক্ষান্তরে যারা দুনিয়ার মজা পাইয়া পরকালের সাজা বুঝে না, ভুলে নাই, দুনিয়াতে শুধু ওই সমস্ত মজা উপভোগ করেছে যে মজার কারণে পরকালে সাজা ভোগ করতে হবে না, সেই মজা ভোগ করলে সাজা ভোগ করতে হবে সেই মজা ছেড়ে দিয়েছে। তাদেরকে যখন কবর জগতে সমর্পণ করা হবে, মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব রব্বুকা, যাবে বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, যখন প্রশ্ন করবে মা দিনুকা তোমার ধর্ম কি, যাবে বলবে দিনই আল ইসলাম, ধর্ম আমার ইসলাম, যখন প্রশ্ন করবে মান হাজার রাজুল, মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি, জবাব দিবে হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মোহাম্মদ নাম তার আল্লাহ তাকে আমার রসুল বানায় দুনিয়াতে পাঠাই দিলেন, আমি তার জীবন আদর্শ মত তার প্রদত্ত আদর্শ মতে জীবনযাপন করেছি। আল্লাহ বলবে নিজে আমার নেককার বন্দা, এর কবরে প্রশস্ত করে দাও। আল্লাহ রাসূল বলেন কত দূর প্রশস্ত করে দেওয়া হবে, শূন্য স্থানে সাইডে দৃষ্টি যত দূর যায় তার কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের নিশানা বিছায় দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও,